الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم وعن صوبان قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي يوم القيامة وهم كذلك رواه مسلم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা সবসময় সমাজের শান্তি নিয়ে চিন্তা করি, কথা বলি, কাজ করি। আরেক দল লোক আছে সমাজের অশান্তি সৃষ্টি করেন নিজের স্বার্থে, যদিও তারাও বলেন আমরা শান্তি চাই। কিন্তু প্রকৃত শান্তি কীভাবে আসবে মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। আর সেজন্য তিনি যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়ে সমাজ পরিচালনা করেছেন। বনু ইসরাইল ও কায়নাত বনু ইসরাইল তাসাসুহুল আম্বিয়া ফায়জা হালাকা নবিয়ুন জাহা নবিয়ুন আখার, বনু ইসরায়েলকে শাসন করত তাদের নবীরা। যখন একজন নবী মারা যেতেন আল্লাহ আরেকজন নবী পাঠাতেন, অর্থাৎ ধর্মনেতারাই চিরদিন সমাজ নেতা ছিলেন। এটি হল বক্তব্যের বিষয়। সমাজ নেতা আলাদা, ধর্মনেতা আলাদা, এটা আজকালকার যুগের আবিষ্কার। এ যুগে কথিত ধর্মনিরপেক্ষতাবাদের বিষ বাষ্পে ধর্মনেতাদেরকে ঘরের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে আর সমাজ নেতাদেরকে ঘরের বাইরে নিয়ে আসা হয়েছে। এই ভাষাটাই ভুলে যাওয়া উচিত। যিনি প্রকৃত অর্থে ধর্মনেতা তিনি প্রকৃত অর্থে সমাজ নেতা, কারণ সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ধর্মনেতাদের সর্বাগ্রে সকল যুগেই অবদান রয়েছে। যদি সে ধর্ম বিকৃত হয় তাহলে সে সমাজ বিকৃত হয়েছে। ইতিপূর্বে ভারতে ছিল সতীদাহ প্রথা, স্বামী মারা গেছে স্ত্রী বেঁচে তার অধিকার নাই, স্বামীর জ্বলন্ত চিতায় জীবন্ত স্ত্রীকে কুড়িয়ে হুলুধ্বনি দিয়ে আনন্দ করে উড়ন্ত মেয়ের দৃশ্য দেখে যে বাপ বা মা আনন্দ পায় সেটা কোন ধরনের ধর্ম চিন্তা করতে পারেন? নিজের সন্তানকে আগুনে ছুড়ে ফেলে দিয়ে যে বাপ মা আনন্দ পেয়েছে কি জন্য, তারা মনে করে মেয়েটি আমার স্বর্গে চলে গেল। এই যে ধারণা, এই ধারণাই তাদেরকে নিজের সন্তানকে পুড়িয়েছে, এটা কি ধর্ম হতে পারে? এই ধর্মনেতারাই সমাজ শাসন করেছে, এখন পর্যন্ত চলে যান সেখানে, যান না বাংলাদেশ নাঙ্গলবন্দে। একটা দিন আছে তাদের, সেই দিন নারী পুরুষ সবে একসঙ্গে নদীতে নামবে, কাপড় চাপড় খুলে গোসল করবে, যে যত বেশি লুঙ্গিয়ে গোসল করতে পারবে সে তত বেশি নেকি পাবে, তাদের ভাষা পুণ্য পাবে। এই বিশ্বাস তাদেরকে লক্ষ লক্ষ সুশিক্ষিত উচ্চশিক্ষিত উচ্চবিত্ত মানুষগুলিকে উলঙ্গ বানাচ্ছে অবলীলাক্রমে একটি ধর্মবিশ্বাসের কারণে। এটা আদৌ কোনো ধর্ম নয়, চলছে আজ পর্যন্ত। এই সমস্ত বিশ্বাসকে, মানুষের তৈরি করা বিশ্বাসকে শেষ করে দিয়ে আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যের বিধান যুগে যুগে আল্লাহাক পাঠিয়েছে নবী রসুলদের মাধ্যমে। সর্বশেষ নবী এবং আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মাধ্যমে পূর্ণাঙ্গ দিন তিনি পাঠিয়ে দিলেন। এই পূর্ণাঙ্গ দিন কায়েম করতে গিয়ে তিনি কি করেছিলেন তার জীবনটাই আমাদের জন্য গ্রহণীয় অনুসরণীয় এবং তার জন্য জান কোরবান করা জরুরি। শুধুমাত্র তার জীবনীকে যথাযথভাবে বাংলার মানুষের সামনে তুলে ধরার জন্যই আমরা আমাদের চূড়ান্ত মেহনত করেছি। যদি কেউ ইতিমধ্যে বই পড়ে থাকেন বুঝতে পারছেন, দ্রুত দ্বিতীয় সংস্করণ আসতেছে, এই বইটা যে এত দ্রুত কাটতে হবে আমরা কল্পনা করতে পারিনি। বাংলা ভাষায় শুধু নয়, কোনো ভাষাতেই সহিজই বাছাই করে ইতিহাস রচনা করা সম্ভবত এটাই প্রথম, এবং সেটাই করা হয়েছে। উদ্দেশ্য একটাই, রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জীবনটাকে যেন মিথ্যা এবং ভেজাল মুক্ত করে মানুষের সামনে পেশ করা যায়, সেটাই আমরা করেছি। যেন কেয়ামতের মাঠে আল্লাহ রসুল আমাকে না বলেন তুমি আমার জীবনী লিখতে গেছিলে কেন, আমি যা ছিলাম না তুমি তাই কেন মানুষকে পেশ করেছ, কৈফিয়ত তো আমাকে দিতে হবে তাই না। সেজন্য সাধ্যমত চেষ্টা করেছি যেন সেখানে কোনো জৈব জাল মনকার না ঢোকে, যাতে স্বচ্ছ সুন্দর জীবনটা মানুষের সামনে তুলে ধরা যায়। সেই জীবনে মৌলিকভাবে দু তিনটা জিনিস আপনার সামনে তুলে ধরছি। তার সামনে আপনারা জানেন মানুষের জীবনের সবচেয়ে বড় চাহিদা হলো অর্থ এবং নেতৃত্ব। অর্থ চায় না এমন কোনো মানুষ নাই, নেতৃত্ব চায় না এমন কোনো মানুষ নেই। জিয়াউর রহমান সাহেবের সঙ্গে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে 41 জন দাঁড়িয়েছিল, তার মধ্যে একজন মাত্র 6টা ভোট পাইছিল। হাসবেন না, একদম বাস্তব। সে 6টা কে, তার বউ, 2 ছেলে আর ছেলের বউ। এরকম একটা লোক পর্যন্ত বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে, এটা যে প্রমাণ করতে চাচ্ছি এটাই যে মানুষের একেবারে নিম্নতম চরিত্রের লোকের মধ্যেও নেতৃত্বের খাহিশ এবং লোভ আছে। আর এই জন্য ইসলাম বলে দিয়েছে নেতৃত্ব চেয়ে নেওয়া, নেতৃত্ব আকাঙ্ক্ষা করা, নেতৃত্বের প্রার্থী হওয়া টোটালি নিষিদ্ধ। এমনকি যখন মক্কাতে মদিনায় হিজরত করলেন তখনও তাদের হাতে বায়াত নেওয়ার সময় বলেছিলেন, 7 নম্বর বায়াত ছিল এই, ওয়াল্লা নুনাজিল আমরা আহলাহু, আমি যাব আমার নেতৃত্বের সঙ্গে তোমরা ঝগড়া করতে পারবে না। সবাই রাজি হলো, তারপর উনি হিজরত করলেন। তো উনি জানেন ভালো করে, আমি যাব আমার কোনো মহাজের উদ্বাস্তু বলবে, বলে আমার কোনো দামই দেবে না। যে নেশার যে অবস্থা রাশিয়ার লোকের মধ্যেও আছে, এখানে যদি একদম যদি 100 বছর বাস করে তো মুর্শিদাবাদ দিয়ে গায়লোর জীবনে যাবে না। স্থানীয় অস্থানীয় দ্বন্দ্ব সব জায়গাতেই আছে, আর এইটা মূলোৎপাটন করার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 6 জন, পরে 12 জন, পরে 75 জনের কাছ থেকে একই বায়াত নিয়েছেন, আমি যেতে রাজি আছি কিন্তু শর্ত এই, নেতৃত্ব নিয়ে ঝগড়া করতে পারবো না। এই ঝগড়া যদি লেগে যায় আমার নবুয়তটা কিছুই ওরা মানবে না। ঠিক সেটাই হয় নাকি? আবদুল্লাহ ইবনে উবাই ওই দিন তার মাথায় নেতৃত্বের মুকুট পরানোর কথা ছিল, রসুল হিজরত করলেন বিধায় তার নেতৃত্ব হলো না, সমস্ত লোক এসে আল্লাহ রসুল হাতে বায়াত করল। তা কি করবে আর, ওই যে নেতা হতে পারেনি, ওই ঝোঁকটা ওই নেশাটা ছিল 2 বছর পর্যন্ত। বদরের যুদ্ধে যখন মুসলমানরা জিতে গেলেন ভয়ে পড়ে যেয়ে বায়াত করল, আন্তরিক বায়াত ছিল না, কিন্তু মুনাফিকই মরা পর্যন্তই ছিল। এই দুটো জিনিসকে সামনে নিয়ে কোশ্চিন গেল, কোন সমাজ পরিবর্তন করা যায় না। সেই সময় পরিবেশ ছিল এই, একদিকে 2 পরাশক্তি, রোমক শক্তি আর পার্শ্বিক শক্তি, 2 শক্তির মাঝখানে এই মক্কা। এটার পরে কোন বিদেশি ক্ষমতা চলত না। ইচ্ছা করলে তিনি বলে দিতে পারতেন, হে আহলে মক্কা তোমরা আমার নেতৃত্ব মেনে নাও, বিদেশি শক্তিগুলোকে আমরা এদেশ হটিয়ে দেব, অথবা আরবি জাতীয় তোমাদের স্লোগান দিতে পারতেন, এই সময় আরবরা ঐক্যবদ্ধই, বিশাল আরবি উপদ্বীপের লোক যদি আমরা এক হয়ে যাই, এই বিদেশি পরাশক্তি আমাদের দেশকে শাসন করতে পারবে না। উনি জাতীয়তাবাদের স্লোগান দেন নাই, এমনকি যদি তিনি বলতেন দেখো সবচেয়ে সরল ভালো আল আমিন হিসাবে তোমরা আমাকে মেনে নাও, আমি তোমাদের ভালো নসিহত করবো, ভালো উপদেশ দেবো, সবসময় এইভাবে তো চলতে পারবা, উত্তম চরিত্র অধিকারী হিসেবে তোমরা আমাকে নেতৃত্ব মেনে নাও, কিছুই বলে লাগে না, তারা এসে উল্টো বলেছিল তুমি আল আমিন, তুমি আমাদের নেতা হবে, আমরা চাষা আমাদের নেতৃত্ব তোমাকে দিচ্ছি, তুমি এতিম, টাকা নাই, কত টাকা লাগে বলো, সব তোমাকে দিব। বুড়ো একটা বউ বিয়ে করেছে, জন বয়সে তরুণী স্ত্রী একটা নয় দশটা দিব, একটাই বক্তব্য আমাদের দাবি, তুমি এই কলমার দাওয়াতটা দিও না। বুঝতে হবে কলমার মধ্যে কি ছিল, কলমা তো ডেলি আমাদের ফকিরে পড়ে, তাতে কিছুই হয় না সমাজে, আমাদের হুজুরের আওয়াজ করার সময় তো কলমা উড়িয়ে সুর গিয়ে এক করতে শেষ করে দেয়, মানুষ কান্দিয়ে ঠিক করে দেয়, তো কিছুই তো হয় না। এর অন্তর্নিহিত তাৎপর্য তারাই বুঝেছিল যারা আরবি বুঝে, বুঝেছিল আবু জাহল, বুঝেছিল আবুল আহাব, এই কথার মধ্যে কি আছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তাহলে তোমরা সফলকাম হবে, আল্লাহ ব্যতীত উপাস্য যদি না থাকে তাহলে আমরা যে নজর নিয়াজগুলো খাই দৈনিক, এই প্রতিমাকে ভেট দেওয়ার জন্য যে লোকগুলো এখানে এসে হুমড়ি খেয়ে পড়ে লাখ মানা দরজা হবলের কাছে, এই সব তো মূর্তি তো খায় না, খাই তো আমরাই খাদেমরা নেতারা, যদি একবার মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেই মানুষ কখনোই লাত মানা দরজা হবলের কাছে সেজদা করবে না, আর ওখানে যদি সেজদা না করে আমাদের টাকা পয়সা ইনকাম হবে না, আমাদের নেতৃত্ব শেষ, টাকা পয়সা শেষ, আবু জাহেলকে কেউ নেতা মানবে না, নেতা মানবে মোহাম্মদকে নেতা মানবে, অর্থাৎ আমি চাষায় নেতা হয়ে আমার নেতৃত্ব ভাতে জাগে দেব, প্রশ্নই ওঠে না। রাতের বেলা যখন কোরআন শুনত আহমাস বিন হার শরিক, যে আবু সুফিয়ানকে বলছে আবু সুফিয়ান দেখলাম তুমি তো গোপনে গোপনে যে তাহার যদি কোরআন শুনছো, কি শুনলে, তুমি জানলে কেমন করলে, আমি জানি তুমি গেছিলে, তা আবু সুফিয়ান বললেন না, ও যা বলছে কথাগুলো খুবই সুন্দর মেনে নিলেন, আবু জাহেলের বাড়ি থেকে, আবু জাহেল তুমি রাতের বেলা গোপনে গোপনে যে কোরআন শুনছো বলো কি শুনলে, আবু জাহেল বলছে আমি জানি মোহাম্মদ যা বলছে সবই ঠিক এবং এগুলো তার নিজের কালাম নয়, কিন্তু তুমি মনে রেখে দিও আমি বনু মখজুম গোত্রের লোক ও বনু আব্দ মানাব বনু হাসান গোত্রের লোক, অর্থাৎ বনু মখজুম গোত্রের লোকেরা সবসময় ওদের সঙ্গে একটা বংশীয় দ্বন্দ্ব আছে, ওরা বলবে যে আমাদের বংশে একজন নবীর আগমন ঘটেছে আর আমি তো অন্য সব দিকে হয়তো জিতবো, তো নবী তো আমি জোর করে আনতে পারবো, নবী তো আল্লাহর পক্ষ থেকে আসে, অত এই ক্ষেত্রে ওরা আমার উপরে উঠবে এটা আমি বরদাস্ত করবো না। কি বুঝলেন এর দ্বারা, উনি যে হক কোরআন যে হক প্রত্যেকে স্বীকার করেছে প্রত্যেক নেতাই, কিন্তু সমস্যা হলো ওনার গোত্রের যে নবী হয় না, নবী অন্য গোত্রের, যদিও আমিও কোরাইশ তারাও কোরাইশ, কিন্তু ওর মধ্যে আমার বনু হাশেম শাখার নবী হয়েছে, আমি বনু মখজুম শাখায় আমার গোত্রের নবী হয়নি, অতএব গেল মানা হলো না, সারা জীবন ওই বদমাশি করে গেছে, ফলে সাসা ভাতে যা যুদ্ধ হয়েছে বদরের দিন সব খতম হয়েছে, 14 দিনে তার 11 দিনই খতম হয়েছে, বোঝা গেল। সমাজ ধ্বংসকারী দুটো মৌলিক জিনিস হলো এই নেতৃত্বের লোভে পড়ে মানুষ সত্যকে অস্বীকার করে, আর 2 নম্বর মূর্তি পূজা যেগুলো বাজে জিনিস সেগুলোকে সামনে রাখে এবং সেখানে ধারণা কল্পনা করে অনেক কিছু অলৌকিক ক্ষমতার অধিকারী বলে মানুষের সামনে বিশ্বাসযোগ্য করে গড়ে তোলা হয়, নিয়ে আসা নিজের দেশে, এদেশে পূজা হচ্ছে জীবন্ত মানুষের, মৃত মানুষের, সেদিন হতো মূর্তি, এখন হয় মরা কবরে, পার্থক্য আছে, মূর্তি কিছুই করতে পারে না, কবরে বাসীও কিছুই করতে পারে না, সেদিন আবু জাহেলরা মূর্তির কাছে সেজদা করেছে, এখন আমরা যাচ্ছি আবদুল্লাহরা আসাদুল্লাহরা কবরে গিয়ে সেজদা করছি, একই জিনিস, তারা এবাদত করতো কাবা গৃহে, আমরা এবাদত করি মূর্তির পাশে কবরের পাশে একটা মসজিদে, খালাস কোনো পার্থক্য নাই, সেদিন তারা মূর্তির সামনে যে ভেট দিত এখন কবরে যে ভেট দিচ্ছে, সেদিন আবু জাহেল টাকা খায় তো এখন খাদেমরা টাকা খায়, একই ব্যাপার। আর জীবন্ত আবু জাহেলে পূজা করত, সে যুগের মানুষ আবু জাহেলের ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা বলে ক্ষমতা করা ছিল না, এ যুগেও জীবন্ত শাসক যারা আমাদের আছেন বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রী, তাদের ইঙ্গিতের বাইরে কথা বলে ক্ষমতা করো, বেটা মন্ত্রী পর্যন্ত নেই, আপনি তো কোন সাহাব? এরা চলছে নিজের ইচ্ছা মতো স্বেচ্ছাচারিতা চালাচ্ছে জীবন্ত মানুষেরা, আর মরা মানুষের উপরে অলৌকিক ক্ষমতা প্রয়োগ করে তাদের আনুগত্য করছে মানুষ, ফলে জীবন্ত এবং মৃত উভয় মানুষের পূজা চলছে আল্লাহকে বাদ দিয়ে। তারাও ওরকম আল্লাহকে মানত, আখেরাতকে মানত, আমরাও আল্লাহকে মানি, আখেরাতকে মানি, কিয়ামতকে মানি, নবীকে মানি। তারা নবী ইব্রাহিমকে মানত, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানি, পার্থক্য কিছুই নাই। আল্লাহ রাসূল এই জাহেলিয়াত দূর করার জন্য সর্বাগ্রে নেতৃত্বের টোপ বাদ দিয়ে তাদের আকিদা পরিবর্তনের জন্য পথ বেছে নিলেন। কারণ মানুষের বিশ্বাস যদি পরিবর্তন না করা যায়, লাঠি মেরে কোশ্চেন কেলে মানুষকে পরিবর্তন করা যায় না। এটাই হলো ইসলামী আন্দোলনের সবচেয়ে মৌলিক জিনিস। এই বিষয়টা অনেক মানুষ বুঝতে পারছে না, সে কারণে আজকাল একদল মানুষ ধরে নিয়েছে যে কোনো মূল্য ক্ষমতায় গেলেই দেশে ইসলাম কায়েম হয়ে যাবে, তাই সেটা তন্ত্র মন্ত্রের মাধ্যমে হোক আর মানুষের গলা কেটে হোক, দুটাই হলো ধোকাবাজি রাস্তা। ক্ষমতার দ্বন্দ্ব দিয়ে, ক্ষমতার লোভ করে, ক্ষমতায় গিয়ে দিন কায়েম করার এই চিন্তা সম্পূর্ণ, আমরা বলেছি আমাদের বিগত আলোচনায় যে বাবলা গাছে উঠে সাগরকলা যেমন পাওয়া যায় না, এই বাজে পথে গিয়ে কুফরি রাস্তায় গিয়ে কখনো ইসলাম কায়েম করা যায় না। যে সমস্ত আলেম ওলাম ইসলামী দলগুলি ওই কুফরি রাস্তায় হেঁটেছেন, ওই রাস্তায় গিয়ে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখছেন, তারা সেরেপ একেবারে সেরেপ মরিচিকার পিছনে ছুটছেন, ভুল করছেন। এবারে আসুন, আল্লাহ রসুল মারা যাচ্ছেন, কি বলে যাবেন তিনি? এর তবা, এর আয়াত তবা সুরাটা কিন্তু মাদানী সুরা, জীবনের শেষ দিকে এই সুরাগুলো আয়াতগুলো নাজিল হয়েছে, আল্লাহ পাক নাজিল করলেন। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযিনা তাবাউহুম বিইহসান, তোমাদের মধ্যে মুহাজির আনসারদের মধ্যে যারা অগ্রবর্তী এবং কিয়ামত পর্যন্ত তাদের অনুসারী যারা হবে আল্লাহর বিশেষ দয়ায়, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, ও রাজু আনহ, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছে। ওয়াআদাল্লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, তাদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করে রেখে দিয়েছেন জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদীসমূহ, খালেদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরদিন থাকবে, যালিকাল ফাওজুল আযীম, এটাই হলো মহান সফলতা। এই আয়াত নাজিল করে আল্লাহ পাক দেখিয়ে দিলেন, তোমরা যারা মুসলমান হয়েছ সবাই সাবেকুন আউয়ালুন নও, সবাই জান্নাতি নও, তোমাদেরকে জান্নাতি হতে গেলে এই রাস্তায় ঢুকতে হবে, অগ্রবর্তী মুহাজির আনসাররা যে পথে গিয়েছেন সেই পথেই যেতে হবে। আর চূড়ান্ত সফলতা রাজনৈতিক সফলতা নয়, জান্নাত পাওয়াটাই হলো চূড়ান্ত সফলতা। এ দুটি মৌলিক বিষয় বলে দেওয়া হলো। এরপরে এর ব্যাখ্যা আসছে আমার নবীর কাছ থেকে, আন সাহাবানা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাযালু ত্বাইফাতু মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুরুহুম মান খাযালহুম হাত্তা ইয়াতি ইয়াউমুল কিয়ামাহ ওয়া হুম কাযালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন, দেখো কেয়ামত পর্যন্ত তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা হকের উপরে প্রকাশ্যভাবে থাকবে, বিজয়ী থাকবে, গোপন না, কেউ টের পাবে না। কত যে হেকমত আপনারা জানেন, আহলে মসজিদ গেলে বুকে হাত ওঠে, আর হানাফি মসজিদ গেলে বুকে নাভির নিচে হাত চলে যায়, পাক্কা মুসলমান। কেন করলেন এটা? এটা লৌকিক কথার ব্যাপার এসছে, এখানে বস মিলাদ পড়ছে, ক্যাম করছে, আমি তার কর্মচারী, আমি না করলে কেমন দেখায়? আল্লাহ তো অন্তর খবর রাখে, হাত উঁচু করলাম কি না করলাম, একটু জিলাপি খেলাম না না খেলাম, তার কি যায়? যুক্তির শেষ নাই। এই যুক্তিগুলো সব শিক্ষিত লোকে দেয়, কিন্তু মূর্খরা দেয় না। একটা মূর্খ মানুষ যদি বলা হয় এটা বেদাত, ও মরে গেলেও কাজ করবে না, কিন্তু একটা এমএ পাস মানুষ বা কামেল পাস মানুষ যদি বলা হয় ওই কাজটা আগে করো, করে এসে ফতোয়া ঝাড়বে, হ্যাঁ ঠিক আছে, হেকমত করতে হয়, ওদু এলা সাবিল হেকমা অন্য হাসারা, কত যে আয়াত দিবে, দিয়ে দিয়ে জায়েজ করবে, সাবধান হয়ে যাবে, কোরআন এবং হাদিস নিয়ে খেলা করবেন না। আর শয়তান সবসময় শিক্ষিত লোকদের মাথায় ঢোকে, জাহিলদের মাথায় ঢোকে না, ইল্লা মাশা আল্লাহ। শিক্ষিত লোককে একটা ঘুরতে বললে হাজার গুণ্ডা লোক ঘুরে চলে আসে। পরিষ্কার বললে হয়েছে একটা দল থাকবে, একটা ব্যক্তি নয়, অবশ্যই দল হতে হবে। সংগঠন করা নিষিদ্ধ, ফতোয়া আসতেছে, সংগঠনের মাধ্যমেই শক্তি আসে, শক্তির মাধ্যমেই সত্য বিজয় লাভ করে। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাকা মিনাল মুমিনিন, হে নবী তোমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তোমার অনুসারী মুমিনগণ, আল্লাহ যার যথেষ্ট হয়, মুমিন কি দরকার, ঠিক না? যার যে হক পথে, যে আন্দোলনের পথে সত্যসেবী একদল মুমিন নাই, সে সত্য কশ্চিন কালো সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে না। যেহেতু আহলে জামান এগিয়ে যাচ্ছে এবং আমরা দাবি করছি এটাই হলো তায়েফা মনসুরা, এটাই হলো ফেরকা নাজিয়া, যদি কারোর মধ্যে পরকালীন মুক্তির আশা থাকে এবং প্রথমেই জান্নাতে যাওয়ার আশা থাকে, জাহান্নাম পুরীর পরে শেষ হতে একসময় কালিমা বিবাহ জান্নাত আমরা যাব, কিন্তু আমরা চাই শুরুতেই জান্নাতে যেতে, জাহান্নাম ভোগার পরে জান্নাতে যাব না। কি রাজি আছেন দেখেন তারা না? আগে দু পাঁচ বছর জেল খাটি ধরে যাবেন, আমার মতো জেল খাটাখাটি চলবে না, বগুড়া জেলখানা থাকা যাবে, জাহান্নাম জেলখানা থাকা যাবে না, অত সস্তা না ওটা, একটা মিনিটও থাকা যাবে না। তো আমরা চাচ্ছি শুরুতেই জান্নাতে যাব, শুরুতে জান্নাতে যেতে গেলে আমাকে অবশ্যই প্রকৃত অর্থে কোরআন এবং হাদিসের অনুসারী আহলুল হাদিস হতে হবে, আহলুল রায় নয়, আহলুল কেয়াস নয়, আহলুল বিদআত নয়, আহলুল শিরক নয়, তো পরিষ্কারভাবে আহলুল হাদিস হতে হবে। মুসলিম সেই যে কোরআন হাদিস অনুসরণ করে, কোরআন হাদিস অনুসারী বললে আপনার আপত্তি নাই, যেমনি আহলুল হাদিস বলি আপনি আপনি খেয়ে ওঠেন, কেন? কোন বেদাতি ফেরকার নাম বলে আপনার রাগ হয় না? রাজনীতির নামে অসংখ্য ফেরকা বানাইছেন, পীরগিরি করতে গিয়ে অসংখ্য, মারেফাতের নামে অসংখ্য ফেরকা বানিয়েছেন, ফেকার নামে অসংখ্য ফেরকা বানিয়েছেন। ফেকার এমন কোন পৃষ্ঠা নাই যেখানে ইখতিলাফ নেই, তবু ওটাই ভালো। অথচ যখন আমি আপনার সামনে সহি হাদিস বলছি, আপনি বলছেন খাউদ্দার বলেছেন ভালো, এই পর্যন্ত থাক, আমরা কিন্তু অন্য মজাবের লোক। অত হাদিস কারত পৈতৃক না, দলীয় সম্পত্তি, তবুও বলছি যে আমার পর্যন্ত একদল লোক অবশ্যই থাকবে, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কশ্চিন কালে মিথ্যা হয় না। আপনি যতই গালিগালাজ করেন, এর জবাবটা দিয়ে গেছেন আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, গত জুম্মাতে বলেছিলাম, কুল্লু যালিকা আসাবিয়্যাতুন ওয়াকিয়াদুন আলা আহলি সুন্নাহ ওয়া আহলি সুন্নাহ ওয়ালা ইসমা লাহুম ইল্লা ইসমুন ওয়াহিদুন ওয়া হুয়া সাহাবুল হাদিস। বেদাতীদের যাবতীয় অন্তর্জ্বালায় শুধুমাত্র তাদের নিজস্ব গোড়ামি এবং ক্রোধাগ্নি ব্যতীত কিছুই নয়। মনে রেখে দিও হে দুনিয়ার মানুষ, আহলে সুন্নত জামাতের একটি ব্যতীত দুটি নাম নাই, সেটা হল আসহাবুল হাদিস, আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। শুধু নামে হলে কি হবে না কাজে হতে হবে? কাজে নয়, কাজে হতে নামে নয়, এই নামে হতে গিয়ে আজকে আহল হাদিসরা আমাদের দুশ্মন হয়ে গেছে। আজকের অধিকাংশ আহল হাদিস নামে আহল হাদিস, কাজের বেলা যখন বলে যাই তখন সমস্যা হয়ে যায়। যখনই বলা আছে হে আহল হাদিস জনগণ ঐক্যবদ্ধ হও, ইমারতের অধীনে চলে আসো, তখন তারা বলে না আমির মানা যাবে না, ওই রাষ্ট্রীয় নেতা মানা যাবে, অসুবিধা নেই। আমির মালা দোষটা কি? তিনি কিতাব ও সুন্নাহ অনুযায়ী পরিচালনা করবেন, আমি কি কম জানি নাকি? জবাব শেষ, কিতাব ও সুন্নাতেই রয়েছে, তোমাকে অবশ্যই আমিরের আনুগত্যশীল হতে হবে। বিদায় হজের ভাষণে আনুম্মুল হোসেন রেজাউতানা বলছেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আইয়ুহান নাস ইযা উমরা আলাইকুম আব্দুন মুজাদ্দাউন আসবাদু ফাসমাউ লাহু ওয়া আতিউ। এই হাদিসটা মেশকাতে আছে, জিহাদ অধ্যায়ের সব জায়গাতে আছে, কিতাব ইমারত ওর কাজা অধ্যায় রয়েছে, কিন্তু আমি জানতাম না যে এটা বিদায় হজের ভাষণ, এটা জানলাম মাত্র এখান থেকে তিন দিন আগে। আল্লাহ রসুলের ভাষণগুলো এক জায়গায় করতে গিয়ে, বিদায় হজের ভাষণগুলো এক জায়গায় করতে গিয়ে যথেষ্ট মেহনত আমাদের করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ এই হাদিসটা সেখানে পেয়ে গেছি, জীবনের শেষ পাদে মৃত্যুর মাত্র 81 দিন পূর্বে যে ঐতিহাসিক ভাষণ তিনি দিয়ে যাচ্ছেন, সেখানেও এই কথা তিনি বলে যাচ্ছেন। যদি তুমি আমিরের কোন কাজ এক রাহু অপছন্দ করো, ফালি আসবের সবর করো, ক্ষমতার বিদ্রোহ করো না। কারণ উনি ভালো করে জানেন, নেতা পৃথক হয়ে গেলে জাতি পৃথক হয়ে যাবে। এজন্য ইসলামী আন্দোলনে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আমির পরিবর্তনের কোন সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত তিনি কুফরে প্রকাশ্যভাবে না দেখাবেন অথবা তিনি অপারগ না হবেন। আমরা যেহেতু সবাই নেতা হতে চাই, সেজন্য কেউ চার বছর পর পর নির্বাচন দেয়, কেউ দু বছর পর পর নির্বাচন দেয়, কেউ পাঁচ বছর পর নির্বাচন, যাতে আমি একটু হতে পারি। আর এইটা করতে গিয়ে যত অশান্তি পৃথিবীতে, সমস্ত অশান্তির মূল হল এই নেতৃত্ব, দল প্রার্থী ভিত্তিক নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা। যে সমাজে এগুলো নিয়ে টেনশন নাই, তাদের কোনো মারামারি নাই, চলে যান সৌদি আরবে, কোন টেনশন আছে? কে কখন রাজা হলো না হলো কোনো খবরই নাই, রাজাকে মানতে হবে এটি আমরা জানি। যান ট্যাক্সি ড্রাইভার গাড়িতে ওঠেন, ওরা বলে আমার দেশে আমির প্রেসিডেন্ট কি বলে, ওরা কি বলে বাদশাহ বলে, বাংলা তো আরবি তো উর্দু বাদশাহ নেই, ওদের মালিক মানতে হবে। ফাহাদ আসলো না আবদুল্লাহ আসলো না কে আসলো দেখার দরকার নেই, মালিক আসলে হলো। এই যে আনুগত্যশীলতা, এর জন্য আজকে সে দেশে এত উন্নতি। এমনকি ওবামা পর্যন্ত আবদুল্লাহ মৃত্যুর দিন রিয়াদে গিয়ে বলতে বাধ্য হয়েছেন, বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্রে সৌদি আরবের মধ্যে এত সুস্থির সুশৃঙ্খল কোন রাষ্ট্র ব্যবস্থা নাই। বলুন আলহামদুলিল্লাহ, কেন গণতন্ত্র সবক দেয় না কেন? বেটা বদরা গণতন্ত্রের নাম করে দেশটা ধ্বংস করে দিলে, দুনিয়া শেষ করে দিল একেবারে। এজন্য আল্লাহ রসুল প্রথমেই হিজরতের আগেই এই কাজটা করে দিয়েছেন। আহলে হাদিস নামে বলছি, আমাদের মধ্যে এই হাদিসগুলোর কোনো আমল নাই। ছিল যখন জামাতে মুজাহিদিন ছিল, জামাতে গরিব আহলে হাদিস ছিল, তখন এই আমল ছিল, আমির ছাড়া কেউ বুঝতো না। পরবর্তীকালে গণতন্ত্রী আহলে হাদিস হওয়ার কারণে আমির খতম করে দিয়েছেন আপনারা, এখন আপনাদের মাথায় ঢুকানোই যাচ্ছে না। এমন বাজে বাজে উক্তি আপনাদের মুখ দিয়ে আসতেছে, যেগুলো শুনলে আপনাকে আহলে বলতে আমার ঘৃণা হয়। বায়াতের নাম শুনলে খেপে আগুন হয়ে যাওয়ার, বায়াত করা বানালে হাতে আগুন, জাহান্নামের আগুন ধরা, ভাগ করা নেই। কোরআনের তিনটা আয়াত রয়েছে, হাদিসে অসংখ্য হাদিস রয়েছে, এই বায়াতগুলো হলো অঙ্গীকার, আল্লাহর নামে অঙ্গীকার। অন্য কোন সংগঠনে আল্লাহর নামে অঙ্গীকার নাই? আছে, শ্রমিকদের সংগঠন আছে, মেথডদের সংগঠন আছে, সবারই সংগঠন আছে, আল্লাহর নামে কোনো অঙ্গীকার নাই। সেখানে কোনো নেকি পর আকাঙ্ক্ষা নাই। একমাত্র ইসলামী সংগঠনে আল্লাহর নামে অঙ্গীকার করতে হয়, যদি আমির ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করে, শর্ত যদি চলে যায় আনুগত্য আপনার নাই। এর ফলে ইসলামী দাওয়াতে, ইসলামী সমাজে সুশৃঙ্খল বিরাজ করে, সুন্দর পরিবেশ বিরাজ করে। দূরদর্শিতা থাকলে কখনোই এগুলোর বিরুদ্ধে কেউ করতো না। কিন্তু যেহেতু মেলা যুক্তি, আর যুক্তি শেষ নেই, ওগুলো দেখবেন থিসিসের মধ্যে আমি দিয়ে দিয়েছি, থিসিস 365-67 পৃষ্ঠা পড়বেন, বাসায় গিয়ে অনেক কিছু পাবেন সেখানে। কোরআন হাদিসের বিধান শুধু রহমানের মধ্যে সীমাবদ্ধ নয়, সামাজিক জীবনটা আপনাকে পরিচালনা করতে হবে কোরআন হাদিস অনুযায়ী। তা না পারেন ব্যর্থ আপনার জীবন। আজকে যারা সন্ত্রাসী হচ্ছে, এক কথা সন্ত্রাসী বলাই ভালো, তারা জান্নাত পাওয়ার জন্য চলে যাচ্ছে, কেউ আইএসএ, আগে যেত জিএমবিতে, এখন চলে যাচ্ছে আইএস করার জন্য, যাচ্ছে সৌদি আরবে না কি ওঠাবে সিরিয়াতে, সেখানে যে যান দিলে নাকি সব জান্নাতে চলে যাবে। যান দেওয়ার জন্য পাগল, এমনকি যে যারা মানব পাচার হচ্ছে না নৌকায় মালয়েশিয়া যারা, তাদের মধ্যে এমন কিছু লোক পাওয়া যাচ্ছে, তারা সব আইএসএ সদস্য। সাংবাদিকরা লিখতেছে যে তারা নাকি আদৌ দুশ্চিন্তাগ্রস্ত নয়, তারা বলছে আমরা পানিতে ভাসবো, খাবো না পানি পর কিছু, আল্লাহ রুজির মাল্লিক, আল্লাহ এখানে খাওয়া পাঠিয়ে দেবে, মরে গেলাম শহীদ হয়ে গেলাম। কারণ আমার নিয়ত হলো সিরিয়ায় যে জিহাদ করা, জিহাদ করলে মাশাআল্লাহ চলে যাওয়া সরাসরি জান্নাতে, জান্নাতে ওখানে যেন আল্লাহ পাকের একটা কি বলবো, ওটাকে হোটেল খুলে বসে আসে, বাবা এসো একদিন ঢোকো জান্নাতে চলে যাও, এতই সস্তা না? কারণটা কি, তাদের নিয়ত কিন্তু ভালো, কিন্তু রসুলের তরিকা তারা জানে না। যদি রসুলের তরিকা সেটাই হতো, তিনি এত কষ্ট করতেন না। ওই মক্কায় বসে একদিন দোয়া করলে সব কাফের সাফ হয়ে যেত, ওই এক দোয়া দিয়ে শেষ হয়ে যেত, তাকে কষ্ট করতে হয়েছে। পড়ে দেখুন সিরাত রসুল জীবনে 89টা যুদ্ধে, এবং মৃত্যুর দুদিন আগেও যখন শেষ নিজে আগে বলেছেন আমি চলে যাচ্ছি, ওসিয়াত টোসিয়াত করে যাচ্ছেন, পাঁচ দিন আগে তিনি ওসিয়াত করা শুরু করে দিয়েছেন, দ্বিতীয় দিন পর্যন্ত উঠে এসে বলছেন তোমরা রোমক সাম্রাজ্যের হামলা থেকে ইসলামী খেলাফতকে বাঁচানোর জন্য এখনই চলে যাও, দেরি করছো কেন, ওসামা কোথায়, চলে আসো। সবাই বলছে হে আল্লাহ রসুল, ওসামা যুবক ছেলে, 18-19 বছর বয়স, তার অধীনে বড় বড় সব মুরব্বী সিফা সৈনিকরা সেনাপতিরা যাবে, এটা কেমন দেখা যায়? ছোট বাচ্চার নেতৃত্ব তো এরা মানবে না, এমন ধমকুনি দিলেন, এক ধমকে সব চুপ, বেরো যায় এখান থেকে, সবাই যা বলি তা শোনো, তোমরা বাপের বাপের কথা বলেছিলে, দেখিয়ে দেওয়া হলো। তার বাপ ছিল গোলামের বেটা গোলাম জায়েদ বিন হারেসা, আর তারই ছেলে আলাক গোলাম ওসামা বিন জায়েদ, এবং সে বয়সে সবচেয়ে কম। আল্লাহ নবী দেখিয়ে দিলেন যোগ্যতার মূল্য বয়সের চাইতে অনেক বেশি, এবং দেখিয়ে দিলেন হতে পারে দাস কিন্তু সে মানুষ, বনু আদম হয়ে কুরাইশি, তোমার কুরাইশ বংশ আবিজাত্য কৌল্য সব কিছু পায়ের তেলে দাবি দিচ্ছে, আমি আমি চাই ইসলামী খেলাফতের বিজয়, যাও এগিয়ে যাও। চলে গেলেন তারা। মৃত্যু হওয়ার পরে আবু বকর সিদ্দিক বললেন যে পাগড়ি আমার রসুল নিজ হাতে বেঁধেছেন, আমি আবু বকর তা কোশ্চিন কেন খুলতে পারবো না। সেই ওসামা চলে গেল জিহাদে, বিজয়ী বেশি ফিরে চলে আসলেন। মৃত্যুর দুদিন আগ পর্যন্ত যে নবী জীবন দিয়ে ইসলামের জন্য কাজ করে গেছেন, আমরা তাকে খানকার পীর বানাচ্ছি আর তাকে চিল্লার আমির বানাচ্ছি, এতই সস্তা। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে আগে বাজি রাখেন, তারপরে অন্য জীবনের দিকে তাকান। তিনি ইচ্ছা করলে বহু টাকার মালিক হতে পারতেন, কিন্তু না, মৃত্যুদিন পর্যন্ত তার বাড়িতে যে তেল জ্বালানো হয়েছে তখনকে চেরাক বলা হইতো। মা আশা সিদ্দিক বলছেন আমি ওই চেরাগের তেলটুকু পর্যন্ত প্রতিবেশীর কাছ থেকে ঋণ নিয়ে এসছি, হাওলা করে নিয়ে এসছি। সেই রসুল আমাদের সামনে, আমরা খালি ছুটেছি দুটো জিনিস দিকে, একটা নেতৃত্ব একটা টাকা পয়সা। যেখানে গেলে টাকা হবে সেখানে আছি, যেখানে গেলে নেতৃত্ব পাওয়া যায় সেখানে আছি। এর ফলেই আহলে হাদিস আন্দোলনের রূহ ধ্বংস হয়ে যাচ্ছে। যদি সংগঠন নষ্ট হয়ে যায়, যদি আনুগত্য নষ্ট হয়ে যায়, আনুগত্যের স্বীকৃতি আপনি আল্লাহর নামে যদি অঙ্গীকার না করেন আপনি শেষ হয়ে যাবেন। সবসময় ইতিহাস মনে রাখতে হবে, আল্লাহ নবীকে ভালোবাসা যা দিয়েছেন তার বনু হাশিম বনু মুত্তালিব, সেই ভালোবাসার সিকি পরিমাণ আমরা দেই নাই। তিনটা বছর সাহেবে আবি তালাবে না খেয়ে না দিয়ে গাছের সাল পাতা খেয়ে তারা জীবন কাটিয়েছে, কিসের মহব্বতে? নবীর মহব্বতে না, কিন্তু ভাতিজার মহব্বতে, তাই না? আর এই জন্যই আবু তালে মৃত্যুর সময় আল্লাহ নবী এত বললেন চাষা একটু কলেমা পড়েন, আমি আপনাদের সুপারিশ করব, কিন্তু না, আল্লাহ দিনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের দিনের উপরে মরলাম, এতটুকু কথার জন্য আবু তালেব জাহান্নামী হচ্ছে, হাদিস পড়েন নাই? অথচ কলেমা পাঠের কারণে ওয়াহশী জান্নাতি হচ্ছে, যে ওয়াহশী হামজাকে হত্যা করেছে সে ওয়াহশী জান্নাত হতে পারে নাকি? যেহেতু সে পরবর্তী থেকে ইসলাম কবুল করেছে, আল্লাহ রাসূল তাকে ক্ষমা করে দিলেন, সে জান্নাতিদের মধ্যে চলে গেল। এইগুলো সামনে রাখুন। আবু তালেব মহব্বতের কারণে তিন বছর কষ্ট করেছেন, কিন্তু জবান দিয়ে কখনো অঙ্গীকার করেন নাই, আমি আমার ভাতিজা মুহাম্মদের নবুয়তকে স্বীকার করলাম, সেজন্য আমি তার আনুগত্য করি, সেটা জন্য করেন। আমরা অনেকে আছি পরস্পরই ভালোবাসা, আমাদের মহব্বত আছে, ভালোবাসা সবই আছে, বেদাতিদের সঙ্গেও আমাদের চলাফেরা চলছে, কাফের মুশরিকদের সঙ্গে চলাফেরা করি আমরা, কিন্তু আল্লাহর নামে অঙ্গীকার করে কশ্চিন কালেও আমরা কারো আনুগত্য করি না, যার ফলে আমাদের আনুগত্য ধর্তব্যের মধ্যে নয়। এই আনুগত্য সবাই এরকম করে থাকে পরস্পরে, স্কুলে গেলে শিক্ষকের আনুগত্য করে, ইউনিভার্সিটি গেলে ভিসির আনুগত্য করতে হয়, অফিসে চাকরি করতে গেলে ডিসি আনুগত্য করে, এই আনুগত্য সবাই করি আমরা। এই আনুগত্য দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে? এই বিষয়গুলি আমাদের থেকে হারিয়ে গেছে। হারানো জিনিস যখন আমরা সামনে নিয়ে আসতে যাচ্ছি, তখনই শুরু হয়েছে সংগঠনের বিরুদ্ধে যাবতীয় প্রচেষ্টা। আজকে পর্যন্ত আমাকে একজন বলেছে, স্যার সংগঠন ধ্বংস হয়ে গেল, কারা করছে? ঘরের লোক করছে, আপনাদের লোকেরা করছে, বুকে হাত বাঁধা লোকেরাই করছে, আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ বলবেন, ইন্নাল্লাহ বলবেন? চিরদিন এটাই হয়েছে, হতে হবে চারদিন, নাহলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে। আল্লাহ রাসূলের পিছনে নিয়মিত পাঁচাক্ত সালাত আদায় করে মুনাফিক তৈরি হয়েছে, মুরতাদ হয়েছে। তালহা বিন খুয়াইলদ তার কাছে বায়াতের মুসলমান হয়েছিল, অত সে পরে মুরতাদ হয়ে গেছিল, আল্লাহ রাসূলের মৃত্যুর পরে সে আবার মুসলমান হয়েছে। বহু ইতিহাস আমাদের সামনে এখন আছে। আল্লাহ রাসূল হাতে বায়াত করেও যদি কেউ মুরতাদ হয়, তা আমাদের হাতে বায়াত করে মুরতাদ হতে পারে না? তাই বলে কি পুরো বায়াতটাই নিষিদ্ধ হয়ে যাবে? আপনাকে অবশ্যই অঙ্গীকার দিতে হবে, আপনি আনুগত্যশীল থাকবেন কিনা কোরআন সুন্নাহ অনুযায়ী, নইলে আপনাকে আমি সাধারণ মুসলমান হিসেবে বিশ্বাস করবো, কোশ্চিন করলে আন্তরিক মানুষই বিশ্বাস করতে পারি না। আপনার আনুগত্য আমার কোনো প্রয়োজন নাই, যে পাঁচজন আছে পাঁচজনই ভালো। আহলে যে আন্দোলনের মূল রূহ এর মধ্যে লিপি আছে, সংগঠন এবং আনুগত্যের মধ্যে আনুগত্যহীন সংগঠন দিয়ে কোশ্চিন কেন হক প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে তয়েফায় মনসুরা যারা একটু আগে বলেছি যারা জান্নাত পেতে চায় প্রথম দিন থেকে সেই দলে যাওয়ার জন্য মানুষকে আহ্বান করে, নিজেরাও চেষ্টা করে, আল্লাহ পাক যেন আমাদেরকে সেখানে যাওয়ার তৌফিক দান করে। যারা বিভিন্ন সংগঠনে যাওয়ার জন্য বড় পাগল তাদের একটা হাদিস শুনে দিই। আন আমর ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমার তোমাদের মধ্যে কেউ যুদ্ধ করে আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আনুগত্য থেকে বেরিয়ে গেল, দলে আছেন কিন্তু আনুগত্য নাই, আনুগত্য থেকে বেরিয়ে গেল, ফারাকাল জামাআহ জামাত থেকে বিভক্ত হয়ে গেল, মাতা ফামাত অতঃপর মারা গেল, মাতা মিতাতান জাহিলিয়া, সে জাহিলি হালাতে মৃত্যুবরণ করল। জাহিলি হালাত মানে কাফের হালাত নয়, জাহিলি হালাত মানে সমাজে বিশৃঙ্খলাকারী হিসেবে সে মৃত্যুবরণ করল। ওমান কাতাল, এইটা ভালো করে শুনুন, পাগল হয়ে গেছে সব একবার ফিরিয়ে যাওয়ার জন্য সাবধান থাকেন, কোন রকম জঙ্গি তদন্তে ঢুকবে না, সোজা বলে দিচ্ছে যে নামে আসুক না কেন, এগুলো সব ইহুদি নাসরানদের চক্রান্ত, উল্টো আমাদেরকে ইহুদি চক্রান্ত বলছে লোকেরা, কারণ আমরা পিসাদের বিরুদ্ধে করে দিয়েছি, শেরেকবাদের বিরুদ্ধে কথা বলেছি, সবাই একটা গা জ্বালা ধরে গেছে, ইহুদি বললে মানুষ খুব খুশি হয়, ইহুদি বাটা তোমরাই, তোমরা ইসলামকে ধ্বংস করে দিচ্ছ, তোমরা যারা জঙ্গিবাদী করো তোমরা হলো ইহুদিদের চক্রান্ত, তাহলে বলতে টাকা দেখে অস্ত্রের কেনার পয়সা দেখে, আমরা সমন্বয় চাইছি 35 বছর ধরে একটা মাইক কেনার পয়সা পাই না, আর তোমরা রাতারাতি এত লক্ষ লক্ষ টাকা দেবো অস্ত্র কোথায় পাও, কে দেয় তোমাদেরকে, যাচ্ছ বাংলাদেশকে ফকির হালে সেখানে কোটিপতি হচ্ছে কিভাবে, তোমাদের পিছনে লোক নাই, অতএব ইহুদি চক্রান্তই হলো মুসলমানদের ধ্বংস করার চক্রান্ত, সেদিনও ছিল আজও আছে আগামী দিনও থাকবে, এমনকি ঈসা এসে বলবে ইহুদি কোথায়, গাছ পর্যন্ত বলবে এই মুসলমানরা এই একটা ইহুদি লুকিয়েছে আমার গাছের পিছনে, আছে না হাদিসে, ইহুদি চিরন্তন শত্রু মুসলমানদের। ওমান কাতালা তাহাতা রায়াতিন উম্মিয়াতিন ইয়াকদাবু লি আসাবিয়াতিহি ইয়াদউ লি আসাবিয়াতিহি ইয়ানসুরু লি আসাবিয়াতিহি কিতলাতান জাহিলিয়া, যে ব্যক্তি যুদ্ধ করে মানে গায়ের বসিরাতে জানে না যে আমি কি করছি, আজকাল তো হচ্ছে না, মিছিল হুকুম হয়েছে, নেতা মিছিল হুকুম মিছিল করো, মিছিল বেরিয়ে গেল, ও মরল বা মারল কেউ, যে মরল সেও জানে না যে কেন বললাম, যে মারল সেও জানে না যে কেন মারলাম, আজীব দেশে বসবাস করছি আমরা এখন, এই যুগটা আসবে বলে আল্লাহ রাসূল এই হাদিসটা আগেই বলে গেছেন, যে ব্যক্তি যুদ্ধ করে লড়াই করে এমন দলের পিছনে থেকে সে জানে না এই দলের মাধ্যমে আমার কি হাসিল হবে, একদমলি আসাবিয়াতেন সে উত্তেজনা প্রকাশ করে রাগ দেখায় ওই দলীয় প্রেরণায়, ইয়াদউলি আসাবিয়াতেন মানুষকে আহ্বান করে দলীয় প্রেরণায়, তাকে আমাদের বলি টিম স্পিরিট, ইয়ানসুরু আসাবিয়াতান এবং মানুষকে সাহায্য করে দলীয় প্রেরণায়, ইসলামী প্রেরণা নয়। ওহদের যুদ্ধে একজন নিহত কুজবান, কুজবান 8 জন কাফের সৈন্য হত্যা করেছে, সবাই তার বীরত্বে মহা খুশি, কিন্তু ও মরেনি, আহত অবস্থা তাকে নিয়ে যাওয়া হলো ওই মদিনাতে, যাওয়ার পরে সবাই জিজ্ঞেস করে বনু আব্দুল আশার লোকরা জিজ্ঞেস করছে এই কুজবান তুমি যে এত বীরত্ব দেখালে তো তুমি তো এখন মরে যাচ্ছ, তুমি কি জন্য লড়াই করতে গেছিলে আমাদের সাথে, তোমার উদ্দেশ্য কি, আরে আমার বংশের গৌরব রক্ষা করার জন্যই আমি গেছিলাম। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো আল্লাহ রসুল এত বড় জিহাদি এত মুজাহিদ 8 জন শত্রু সৈন্য খতম করেছে এ কি জান্নাত পাবে, ইসলাম কবুল করে নাই ঘৃণ নাই, অথচ ওহদের যুদ্ধ শুরু হয়েছে সবাই চলে গেছে যুদ্ধে, মনে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কি হচ্ছে, ইনি যে নবী এটা ঠিক, উনি 3 বছর আছেন মদিনাতে, তার কোনো কাজে আমরা খারাপ দেখি নাই, আজকে উনি যুদ্ধে গেছে, যদি আজকে মরে যায় আর আমি যুবক ছেলে ঘরে বসে থাকবো, 23 বছরের যুবক আমি, মনে প্রতিক্রিয়া হয়েছে, নিজে নিজে কলমাবলী সোজা চলে গেছে ওহদের ময়দানে, জিহাদ শুরু হয়েছে, প্রচন্ড যুদ্ধ চলছে, এক পর্যায়ে উনি নিহত হয়েছেন, তখন প্রাণটা ধিক ধিক করে আছে, হঠাৎ করে তার বংশের লোকরা গিয়ে বলছে আরে উসাইলাম তুমি এখানে, তুমি তো ইহুদি তুমি এখানে কেন, না আমি ইহুদি ছিলাম আমি ইসলাম কবুল করি, এখানে এসেছি রসুলকে খবর দিবার জন্য, আমার জন্য দোয়া করে, আমি জান্নাতের জন্য আমি এখানে এসেছিলাম, চলে গেল দুনিয়া থেকে। এই জন্য এরপরে আল্লাহ বলছেন আমালা কালিলান ওয়া উজরা কাসীরা, সে অত্যন্ত কম আমল করলো কিন্তু বহু বহু বহুগুণ পুরস্কার নিয়ে এসে দুনিয়াতে বিদায় হয়ে গেল, বলল আলহামদুলিল্লাহ। আবুররা বলছেন অলাউস সাজাদা ওলা ইউসাল্লি সালাতান ওয়াহিদা ফি রাওয়াতিন সিজদাতান ওয়াহিদা, এমনকি সে জীবনে আল্লাহর উদ্দেশ্যে একটা সিজদা পর্যন্ত দেয়নি, চলে গেল সে জান্নাতে। অথচ প্রতিদিন আল্লাহ নবীর পিছনে সালাত আদায় করে আব্দুল ইবনে উবাই জান্নাত পায়নি, সে নোনা ভেঙে পড়েছে। অর্থাৎ জান্নাত জাহান্নাম আল্লাহর রহমতের উপর নির্ভর করে, আর আমাদের আমল সেইভাবে নেওয়ার জন্য চেষ্টা করা ছাড়া কোনো বুদ্ধি নাই। এই অন্ধের মতো কেউ যুদ্ধ সাজার চেষ্টা করবেন না, অন্ধের মতো কোনো যে কোনো সংগঠনে ঢুকবেন না, লক্ষ্য উদ্দেশ্য মূল্যতে কিছুই কেউ খবর রাখে না, চলে গেল এক নেশায় পড়ে একটা সংগঠনে ঢুকে পড়লো বা একটা দলে চলে গেল, এটা নিষেধ করা হয়েছে হাদিসে। এরপর বলা হয়েছে দেখো ওমান খারাজা আলা উম্মতি বিসাইফিহি ইয়াদরিবু বিররাহা ওয়া ফাজরাহা, আমার উম্মতের মধ্যে যারা তরবারি নিয়ে বের হবে অর্থাৎ সশস্ত্র অবস্থায় বের হবে এবং মারবে, তা ভালো মানুষদেরকেও মারবে মন্দ মানুষদেরকেও মারবে। আজকে তাই হচ্ছে না, বোমা পড়লে কি ভালো মানুষের গায়ে লাগে? শুধু এই এই যে ভবিষ্যৎবাণীগুলো এত চমৎকার আজকাল মিলে যাচ্ছে, ইয়াদরিবু বিররাহা ওয়া ফাজরাহা, নেককার মানুষকেও মারে দুষ্ট মানুষকেও মারে। মনে রেখে দিও হে উম্মত, লাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু রাওয়াহু মুসলিম, আমি তাদের অন্তর্ভুক্ত নই এবং তারাও আমার অন্তর্ভুক্ত নয়। অথচ আপনি যাচ্ছেন কিন্তু জান্নাত পাওয়ার জন্য, যে রসুল বলছেন আমি তার সঙ্গে নই সে আমার সাথে দলভুক্ত নয়, আপনি জোর করে জান্নাতে ঢুকবে নাকি? অতএব সাবধান, অন্ধের মতো যেখানে সেখানে ঝাঁপ দিবেন না। পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধান, নিজের জীবনে আমল করুন, অন্যদের জীবনে আমল করার চেষ্টা করুন। মনে রাখবেন রাষ্ট্র কায়েম করার দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়ে পাঠায় নাই, কোন রসুলকে কোন নবীকে আল্লাহ পাক দুনিয়াতে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য পাঠায় নাই, এগুলো আমাদের আবিষ্কার মাত্র, এগুলো সিরফ ধোকা। একটা মানুষকে ইনসানে কামেল করা, সত্যিকার অর্থে হাদিস পন্থী মানুষে পরিণত করাটাই হচ্ছে নবী রসুলদের আগমনের মূল উদ্দেশ্য, জান্নাতের সুসংবাদ শোনানো, জাহান্নামের ভয় প্রদর্শন করা, এটি আমাদের মৌলিক দায়িত্ব। আমরা মানুষের আকিদায় কথা বলি, যে আল্লাহ রসুল আবু জাহলের সঙ্গে যুদ্ধ করার আগেই তার আকিদার দাওয়াত দিয়েছেন, আকিদা পরিবর্তন হলে সব মা, আকিদার পরিবর্তন হলে তার হাত-পা পরিবর্তন হবে, তার অর্থের পরিবর্তন হবে, সবকিছুই পরিবর্তন হয়ে যাবে। আর আকিদার মধ্যে যদি পরিবর্তন না আসে, আপনি লাঠি দিয়ে মানুষ সোজা করবেন নাকি? কশ্চিন কালো শাসন ক্ষমতা দিয়ে সমাজে কোনো আদর্শ প্রতিষ্ঠা হয় না, ইসলাম তো হবেই না, অন্য কিছুই হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মূল বিষয়টা বোঝার তৌফিক দান করুন এবং আহলে হাদিস আন্দোলনের মূল রুহটা বোঝার তৌফিক দান করুন। শুধুমাত্র রফাদানের আমিন বলে জান্নাত পাওয়ার আশা দয়া করে কেউ করবেন না। আমরা দেখছি অসংখ্য লোক এখন আহলে হচ্ছে, রফাদান করলে আমরা খুশি হয়ে যাচ্ছি, বাবা লোকটা আহলে হয়ে গেছে, জি না, উনি আহলে রফল আদান হয়েছেন, উনি আহলে হাদিস হন নাই, আহলে আকিদায় কোনো চরমপন্থা নাই, আহলে আকিদায় কোনো শৈথল্যবাদী নাই, সালাত নাই, সিয়াম নেই, হালাল হারাম কোনো জ্ঞান নাই, রফলে আল্লাহু আকবার আমিন এমন জোরে দিল, মাইক ফাটিয়ে দিল, জান্নাতে চলে গেল, এত সস্তা। সাবধান হয়ে যাবেন, আহলেদ হতে গেলে তার কর্মজীবনে আহলেদ হতে হবে, তার আকিদা আগে আহলেদ হতে হবে, রফলে দানটা পরে, আগে আকিদা ঠিক করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে মূল আকিদা বোঝার তৌফিক দান করুন, এর বাইরে কোনো মুক্তির রাস্তা নেই। বাংলাদেশে আহলে তো আপনার বলেন 3 কোটি আছে, বলেন না? সংগঠন তো আমাদের আগে থেকেও ছিল, খুব রাগ আমাদের উপরে, আপনারা কেন পুরনো সংগঠন থাকতে এখানে আলাদা আলাদা কেন করলেন? খুব রাগ। আবু জেহেল পুরনো সংগঠনের নেতা ছিল, আল্লাহ নবী পুরনো সংগঠনে ঢোকে নাই, তিনিও কুরাইশি ইনিও কুরাইশি, আমরা কুরাইশি বাদ দিয়েছি এই কারণে। প্রশ্ন হলো এই, জেল খাটার জন্য আমরা কেন চিহ্নিত হলাম? এর উত্তর কখনো আপনারা তালাশ করে দেখেছেন? কারা এগুলো করেছে? বেদাতপন্থীরা যদি গায়ের জ্বালা না ধরত, যারা রাজনীতি করছে তারা যদি বিজাতীয় মতবাদের অনুসারী হওয়ার কারণে আমাদের চোখের সামনে না পড়ে যেত, আর তাদের বিরুদ্ধে যে আমাদের লেখনী বা বক্তব্য না থাকতো, সংগঠন না থাকতো, কশ্চিন কালো আপনাকে জেল খাটা লাগত না। এটা বোঝার চেষ্টা করবেন, এত হাসি খেলা মনে করবেন না। জীবনতে 3 বছর 6 মাস 6 দিন গেছে কি জন্য? কারণ যদি আপনার উদ্ঘাটন করতে না পারে, ব্যর্থ আপনার জীবন, আপনি কিসের বুদ্ধিমান মানুষ, মানে বোকা মানুষ। কোন ইসলামপন্থীকে হাত পড়ে না, শুধু এই ইসলামপন্থীকে হাত পড়ে কেন একটু বোঝার কেন যে না থাকে দিক আপনার বুদ্ধিমত্তা, আমি আপনার কোনই মূল্যায়ন করি না, ভালো করে বোঝা উচিত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে কেন টার্গেট করা হচ্ছে, আগামী দিনও যদি আরো আমাদের মতো যদি এরকম দৃঢ় প্রত্যেক নেতা আসে আগে আবারও তাকে পরীক্ষা দিতে হবে, জীবন যাবে, জেলখানায় যাব, রক্ত যাবে, জীবন সবই চলে যাবে, কিন্তু পবিত্র কোরআন ও সহিহের এই আন্দোলন কোশ্চিন করে বাদ দেওয়া যাবে না। ত্যাগ স্বীকার করার মানসিকতা নিয়ে আসতে হবে। এই টার্গেটে কেন পড়লাম, কেন জবটা এই, আমরা অন্যদের ভোটের শত্রু নই, ব্যালট বাক্সের শত্রু নই, আমরা অন্যদের আকিদার শত্রু হয়ে গেছি, কি ঠিক না? স্রেফ আকিদার কারণে আমাদের বিরুদ্ধে হামলা করা হয়েছে, বাতিল আকিদা ওলারা সহি আকিদার বিরুদ্ধে হামলা করবে, এটি তো স্বাভাবিক। এরপরও যখন আমরা আগে লিখতাম বলতাম খুব গুরুত্ব দিত না, যখন সারা দেশব্যাপী এমনকি বিদেশের মাটিতে আন্দোলনের শাখা ছড়িয়ে পড়েছে, সর্বত্র ঐক্যবদ্ধ একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে, তখন তাদের মাথা খারাপ হয়ে যাবে না? আর সেই জন্য তাদেরই চক্রান্ত সংগঠন করা যাবে না, মুসলিম বলতে হবে, আহলেজ বলা যাবে না, সাম্প্রদায়িকত করা যাবে না, এই সমস্ত কথাগুলো তারাই ঢুকিয়ে দিয়েছে আমাদের বুদ্ধিমান লোকদের মাথায়। সাবধান হয়ে যাও, তোমরা এইসব ফতোয়াবাজি করবো না, এখানে এসে এইসব ফতোয়া দিয়ে আহলেজ আন্দোলন বাংলাদেশের এই সংগঠনকে নস্যাৎ করার চেষ্টা যারা করবে তারা কোশ্চিন কালো আমাদের ভিতরে ঢুকতে পারবে না, তাদেরকে আমরা কখনই অন্তত মহব্বত করতে পারবো না। সংগঠন আরো এগিয়ে যাক, এটা সবার কামনা। সংগঠন ভাঙার জন্য এর রুহকে যদি তুলে দেওয়া হয়, এ খোলস দিয়ে কি কচু হবে? খোলস দিয়ে মুভমেন্ট হবে না, রুহ দিয়ে মুভমেন্ট হবে, গাছতলা বসে আন্দোলন হবে, বিল্ডিং এর কোনো প্রয়োজন নাই, এরকম বিল্ডিং বহু পড়ে আছে বাংলার জমিনে, কাজ নেই সেখানে। আমাদের দরকার কিছু রুহওয়ালা আকিদাওয়ালা কিছু মানুষ তৈরি করা, যদি আকিদা এটি তৈরি হয়ে যায় আপনার সংগঠন করা নিষিদ্ধ, হুয়াসাম্মা মুসলমিন, কোরআন বলতে তোমরা মুসলমান হও, আহলে হাদিস হইও না, কি সুন্দর চমৎকার দলিল। এদেরকে বুঝাবে কে? ওরা আর কিছু পড়বে না, একটা আয়াত দিয়ে শেষ। আল্লাহ বলছে উখরিজাত লিন্নাস, বেরিয়ে পড়ো বাড়ি থেকে, বেরিয়ে পড়ো, চেল্লা চল্লিশ জীবন চেল্লা তিন চেল্লা বেরিয়ে পড়ো। কোরআনের এক একটা আয়াত নিয়ে নিয়ে এক একটা দলিল বানিয়েছে এক একটা দল, ঠিক অমনি করে আয়াতের হাদিস গুলো হাদিস বলারা এমন চমৎকার করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে যাও বায়াত করো হাসিনের কাছে, সেখানে যাবে না, এখানেও আসবে না, তুই বড় দাবি কোথায়? এই হাদিসগুলো তো ফেলে দিস, কোরআন হাদিস তো উড়িয়ে একদম শেষ করে দাও। এর মাধ্যমে যে পবিত্র বন্ধন সৃষ্টি হচ্ছে, এই বন্ধনের মাধ্যমে একদিন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলার জমিনে ইনশাআল্লাহ দৃঢ় ভিত্তি লাভ করবে। যাতে দৃঢ় ভিত্তি লাভ না করে এই জন্য মূল জায়গাতেই ছুরি মারা হয়েছে, সাবধান। বারবার আপনার সরু করে যাচ্ছি, জীবনে কয়দিন বাঁচবো জানি না, আমাদের মুরব্বীরা এগুলো করে শেষ হয়ে গেছে, পরবর্তীকালে এখান থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে রাজনীতি করতে গিয়ে। আপনারা খুব লম্বা লম্বা কথা বলেন, অমুক আহলে জেল খাটেছে, আরে বাপরে বাপ, জি না, কোন আহলে হাদিস এই বাংলাদেশে নয় উপমহাদেশের জীবনে আহলে হাদিস আন্দোলনের জন্য কেউ জেল খাটে নাই, ভালোকে মনে রেখে দিয়ে। জন্মগত আহলে আপনি হতে পারেন, তাহলে আন্দোলনের জন্য আপনি জেল খাটেন নেই, আপনি খেটেছেন রাজনীতি করতে গিয়ে, ক্ষমতা লড়াই করতে গিয়ে। অতএব বিষয়টা ইতিহাস জানেন এবং শেখেন এবং বোঝার চেষ্টা করেন। আমাদের সারা জীবনটাই চলতেছে যতক্ষণ তো জ্ঞান বুদ্ধি হয়েছে এই মুভমেন্টের উপরে চিন্তা ভাবনা রিসার্চ গবেষণা চলছে খালি এরই মধ্যে। এরপরও যখন আমাদের ভুল হয় আমরা সংশোধনী দেই, তাহলে কি দেখেন না তাহলে সংশোধন দেই, আমরা জিত করি না। তো দয়া করে মূল রুহ কবজ করার চেষ্টা করবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এটা দৃঢ় চিত্ত সংগঠনে রূপ লাভ করুক, বেদাতেরা কিন্তু এটা চায় না কোশ্চিন কালো, আর সেটা তাদের খাতির করার কোনো দরকার নাই। হক বাতিলের সংঘর্ষ চিরদিন থাকবে, সমস্ত লোক আপনার দলভুক্ত হবে, এই চিন্তাধারা করে তো আর এক বোকা ছাড়া কিছুই না। সে আল্লাহ নবীর সামনে সমস্ত আরব এসে তার সঙ্গে বায়াত করত, তা করেনি কেউ। বিদায় হজের ময়দানে মাত্র 1,20,000 থেকে 30,000 মানুষ, উনি করলেনটাকে 23 বছর ধরে, কোটি কোটি মানুষের মধ্যে মাত্র 1,00,000 লোক মুসলমান হলো, তিনি যদি এইটা হয় তো আমাদের দাওয়াতে কি হবে? অত অত দুশ্চিন্তা করবেন না, আপনি হক দাওয়াত দিয়ে যান, হকের উপরে আমল করুন, মানুষকে সংগঠিত করুন, এটুকু আপনার দায়িত্ব। বিজয় আল্লাহর হাতে, মানুষের হাতে নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ছোট করি আর বড় করি, ভালো করি মন্দ করি আমাদের ক্ষমা করে দিয়ে আমাদের দাওয়াতটা আল্লাহ কবুল করে দিন।